তাদের কর্তব্য কি? তিন নম্বর কর্তব্য হল যে আমরা তাদের জন্য রহমতের দোয়া করব, যারা আজকে আছেন না আছেন তাদের জন্য আমরা রহমতের দোয়া করব। আল্লাহ আরো যে কর্তব্য আছে সেটা হল আমাদের যদিও বর্তমানে নেই, আমরা বুঝতে পারব না যুদ্ধের যে সম্পদ লাভ হয়, যুদ্ধের সম্পদ যে লাভ হয় সেই সম্পদ প্রথমত পাঁচ ভাগ করতে হয়। পাঁচ ভাগ করার পরে এক ভাগ খারাপ হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য পাওয়া হয়। এখন যদি তার বক্তব্য পরিচিত হয় জানাশোনা হয় আমরা তাদের কিন্তু যুদ্ধ করে সম্পদ লাভ করি, আর সেই সম্পদ থেকে আমরা ধারাবাহিক করি এবং জানি যে আমাদের বাইরে মজুদ আছে তাদের একে অংশ তারা হয় আল্লাহ রসুল্লাহ আসলাম এবং আল্লাহ আল্লাহ বলছেন সেটা হচ্ছে কি আমরা এই কথা মনে করে জানব, আমরা মনে মনে স্বীকার করব যে আল্লাহ রসুল্লাহামের যে বংশ সেই বংশ হচ্ছে এই সারা বিশ্বের সব থেকে উচ্চ বংশ। বংশের একটা ধারা আছে, যদিও ইসলাম বংশের হিসাবে নয় প্রত্যেক মানুষ তাহার বিনিময়ের মধ্যে আল্লাহ এইবার হয়তো কেউ নিচু বংশে চলে গেছে, কেউ উঁচু বংশে চলে গেছে, কেউ ব্যবচারে চলে যাওয়ার সংখ্যা নিতে যাওয়ার সংখ্যা তো বংশই যখন সে বংশহীন হল কিন্তু পরবর্তীকালে সে বড় ভয়টা আর হল। মনে করুন একটা এক লোক আল্লাহ রসুলের বংশধর, তবে প্রথম কি যে আল্লাহ রসুল আসলাম বংশটা সর্বোচ্চ বংশ, সেই বংশের একটা লোক বেনামা যায় আর একটা ব্যবচারের ফলে যারা সন্তান সে ব্যবচারের ফলে যখন সন্তান তার পর বা পর সে আলম হল এবং সে ভালো পরিষ্কার হল। তাহলে এই লোকটা বেশি ভালো না এই লোকটা বেশি ভালো, বেনামা দিই নিশ্চয়ই যাওয়ার সম্পর্কে ছিল তার পাপ করেছে, সেই পাপের ফলে জন্ম হয়েছে, জন্ম হয়েছে আল্লাহ থেকে সে এসেছে দুনিয়াতে তার থেকে বলতে সে পরবর্তীকালে বড় হলে ইসলাম গ্রহণ করে বা মুসলমান আসলে ছিল তার আস্তে আস্তে আয় হল বা এই শিক্ষাগুলো তাকে ভাবা হয়েছে আর এই আল্লাহ কোন সন্দেহ নেই করে কারণ সে কিন্তু সমস্যা হল যখন পাশাপাশি দুটো থাকবে এও তো গোয়েন্দা কিন্তু এ হচ্ছে সাধারণ বংশে আর এ হচ্ছে আল্লাহ রাসূলের বংশে তখন কি হবে? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলুন বাংলাদেশের বাংলাদেশের সমাজ থেকে উচ্চ বংশ কাকে মানা হয় যাকে আমরা সমাজের উচ্চ বংশ মনে করি সেই লোক আর আরবের কোন বংশের একটা লোক আরবের বংশহীন লোক আছে তাদের বংশ পরিচয় তারা নেই কিন্তু তাদের বংশ পরিচয় আছে তাদের বংশ পরিচয় আছে তাই সুমেদি এক এক বংশ পরিচয় আছে যাদের বংশ পরিচয় আছে আরো বংশ পরিচয় নেই আরো বংশ পরিচয় পার্থক্য করলে তাদের তার পরিচয় বেশি হয় তার সম্পর্কে আমাদের কাছে সর্বোত্তর পৌঁছে গেলে তার সঙ্গে যদি আরো তুলনা করা হয় আরবের লোক বেশি পরিচয় বেশি আর আরবের সাথে পৌঁছে শিলশিলা বা ধারাবাহিকতা ধরে রাখে আমাদের দেশে প্রসাদ নেই আমাদের দেশে সুস্থ হয়ে গেল তারাই হবে খলিফা